কিরাবে বন্ধু, আরো কিছু কথা কি হবে, আরো কিছু কম কিরাবে বন্ধু, আরো কিছু কথা কি হবে, বলবে কি শুধু ভালোবাসি তোমায়, বলবে কি শুধু তুমি যে আমার, মুছে ফেলে সব জড়তা, মুছে ফেলে সব জড়তা, আরো কিছু কম কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে। কাজল সে চোখের অতল গভীরে হারিয়ে যে আমি একাকা, মিষ্টি সে সুরে তিনি চিনি কাকন দিয়েছে যে আমায় পরপা, বলবে কি শুধু ভালোবাসি তোমার, বলবে কি শুধু তুমি যে আমার, মুছে ফেলে সব জড়তা, মুছে ফেলে সব জড়তা, আরো কিছু কম কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে। সাগরের বুকে উড়ে যায় গাঙচিল, তুমি যেন তার ঠিকানা, জীবনের পথে একে যায় যার ছবি, তুমি যেন তার উপমা, বলবে কি শুধু ভালোবাসি তোমার, বলবে কি শুধু তুমি যে আমার, মুছে ফেলে সব জড়তা, মুছে ফেলে সব জড়তা, কিছু কম কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে, আরো কিছু কম কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে, বলবে কি শুধু ভালোবাসি তোমায়, বলবে কি শুধু তুমি যে আমার, জড়তা মুছে ফেলে সব জড়তা, কিছুক্ষণ কি রবে বন্ধু আরো কিছু কথা কি হবে।